ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ونفس وما سواها فألهمها فجورها وتقواها، قد أفلح من زكاها وقد خاب من دساها. غضنقوني যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে মহান আল্লাহ ঋতুর পরিবর্তন ঘটান, শীত আনয়ন করেন, শীতের পর গ্রীষ্ম আনয়ন করেন। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী আমাদের জন্য শান্তির পথ আনয়ন করেছেন, জান্নাতের পথ বাতলে গেছেন, জাহান্নামের পথ থেকে সতর্ক করে গেছেন। ভাইরা, আপনাদের সাথে পরিচয়ের দ্বিতীয় পর্বে আপনাদেরকে কিছু আকিদার কথা শেখাতে চাই, অবশ্য নতুন করে না, কারণ আকিদার দেশ, তৌহিদের দেশ সৌদি আরব যখন এসেছেন তখন কিছু না কিছু শুনেই থাকবেন, শিখেই থাকবেন। কতটা শুনেছেন, কতটা শিখেছেন তার পরীক্ষা নিয়ে আমি আপনাদের মন থেকে যে ভুল আকিদা আছে, মনের জমিতে যে আগাছা জমে আছে তা দূর করার চেষ্টা করব। আমি আশা করব যে আপনি তাদের মধ্যে গণ্য হবেন, তাদের দলভুক্ত হবেন যাদের ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনা আল-ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আমার বান্দাদেরকে সুসংবাদ দাও, যে বান্দারা অনেক কথা শোনে কিন্তু সেই কথার মধ্যে সব থেকে সুন্দর কথা, যেটা সব থেকে পরিশিষ্ট কথা, যেটা সব থেকে দলিলযুক্ত যুক্তিযুক্ত কথা, সেটাকে মেনে নেয়, গ্রহণ করে নেয়, অনুসরণ করে। আমি আশা করব যে সংশোধনের কথা আপনারা শুনছেন সেই সংশোধনই আপনার জীবনে আনয়ন করবেন, আপনি নিজে সংশোধিত হয়ে সেই সংশোধন করার চেষ্টা করবেন আপনার বাড়ির লোকের মাঝে, আপনার সমাজের লোকের মাঝে। তার কারণ আপনারা জানেন, এলেম চায় আমলকে, এলেম করলে কি করতে হয়, আমল করতে হয়, আর আমল চায় দাওয়াতকে, তাবলীগকে। আপনি নিজে যখন শিখলেন, আমল করলেন, তখন সেটাকে অপরের মাঝে পৌঁছে দিতে হবে, সে দায়িত্ব আছে আপনার কাছে। অতএব আমরা শুরু করি সেই সব কথা। মহান আল্লাহ তারা মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষের জন্য আত্মা সৃষ্টি করেছেন, মন সৃষ্টি করেছেন। আপনারা কি জানেন মন কয় প্রকার? সাধারণত মনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, মনকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম নম্বর মন হল নাফসুন আম্মারা বিসসু, যে সব সময় খারাপের দিকে থাকে, ভালোর দিকে থাকে না। যেখানে ভালো জিনিস হয় সেখানে যাবে না, যেখানে ভালো শোনা যায় সেখানে যাবে না, যেখানে ভালো দেখা যায় সেখানে যাবে না, সব সময় খারাপের দিকে। যেখানে খারাপ দেখা যায় সেখানে যাবে, যেখানে খারাপ শোনা যায় সেখানে যাবে, যেখানে খারাপ কাজ হয় সেখানে যাবে। এ হল নাফসুন আম্মারাতুন বিসসু। ঠিক এর বিপরীত একটা মন আছে যেটা হচ্ছে ভালো, নাফসুন মুতমাইন্না, ভালোর দিকে সব সময় ভালোর দিকে যায়, ভালোর দিকে যায় মানে যেখানে ভালো সেখানে যাবে, খারাপের দিকে যাবে না। সময় ভালো, যেখানে ভালো শোনা যায় সেখানে যাবে। এই নাফস, এই মন হল সত্যই ভালো, সত্যই ভালো। কিন্তু এর মাঝামাঝি এক প্রকার মন আছে, আর আমার মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই মন সেরকম, নাফসে লাওয়ামা, কখনো ভালোর দিকে যায় কখনো খারাপের দিকে যায়, খারাপের দিকে বেশি যায় আবার ফিরে আসে, কখনো তওবা করে আবার করে, আস্তাগফিরুল্লাহ বলে আবার দেখে, কখনো জলসা কেউ যায় আবার কখনো যাত্রা নাটক সিনেমা সিনেমা থিয়েটার ভেদ এসব যায়। দুই রকমই থাকে, যেমন মাছি তিন প্রকার হয়, মৌমাছি আর এক প্রকার মাছি আছে যে সব সময় পচা জিনিসে বসে, বসে পচা, যেখানে আম পচা আর পচা, হ্যাঁ খাবার পচা সেখানে বসে সবসময় খায়ে বসবে। আর এক প্রকার মাছি আছে কখনো ভাতে বসে কখনো পায়খানাতে বসে। তিন প্রকার মানুষের মন, মানুষের মনের সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ তাআলা, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আল্লাহ তাআলা নফসের কসম খেয়েছেন, নফসের কসম, মনের কসম, মানুষের মনের কসম খেয়ে বলছেন যে সেই মনের কসম যিনি যিনি আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন মনকে, কাদ আল্লাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি পরিত্রাণ পাবে, সেই ব্যক্তি সফল যে এই মনকে পবিত্র করবে, যে তার কিয়া করবে, তার কিয়া তো নষ্ট করবে। আপনার মনকে যদি আপনি খারাপ করে রাখেন নিশ্চয়ই আপনি সফল মানুষ নন। আপনার মনকে যদি আপনি পবিত্র করেন, আপনার মনকে যদি আপনি উন্নত করে যান, নিয়ে যান, তাহলে পরে আপনি ভালো মানুষ, আপনি সফল হবেন। কি দিয়ে সফল হবেন? সব থেকে বড় সফলতা কিছু জানেন, ومن زلزلها عن النار وأدخل الجنة فقد فاز، جبتي جهنم تلك مكتي في جنة جبل، جهنم تلك مكتي في جنة جبل، سيدي ما بيه شبه الله دنيا تلك قطو باري بانالام قطو باري بانالام قطو جمي بانالام سيدي شبه الله تعالى عشان شبه الله تعالى قطع مرد بوري جهنم تلك مكتي في جنة جبل سيدي جهنم সুতরাং আপনি মনকে যদি পবিত্র করেন তাহলে আপনি হচ্ছেন আসল সফল মানুষ। আর যে মনকে অপবিত্র করবে, নোংরা করবে, ময়লা করে দেবে, সে হবে ক্ষতিগ্রস্ত, অসফল। যে পবিত্র হবে সে সফল হবে। সুতরাং সেই সফলতার আশা নিয়ে আমরা আমাদের মনকে পরিষ্কার করার চেষ্টা করব। আপনারা জানেন প্রত্যেক আমল কবুল হওয়া প্রধান শর্ত হল কি? তৌহিদ। যদি আপনার মনের ভেতরে তৌহিদ না থাকে তাহলে আপনার কোনো আমল কবুল হবে না। আপনার ভিতরে তৌহিদ নেই, হজ করেছেন, হজ কবুল নয়। আপনার ভিতরে তৌহিদ নেই, পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন, নামাজ কবুল নয়। আপনার ভিতরে তৌহিদ নেই, কোটি কোটি টাকা দান করেন, দান কবুল নয়। কেন? আপনার ভিতরে তৌহিদ নেই। তৌহিদ নেই মানে কি আছে? শিরিক আছে। তৌহিদ আলোর মতো, তার বিপরীত হচ্ছে অন্ধকার, শিরিক। যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে না, আর যেখানে অন্ধকার আছে সেখানে আলো থাকতে পারে না। তৌহিদ যদি ভিতরে না থাকে আপনার কোনো আলো কবুল হবে না। সুতরাং মনকে সংশুদ্ধ করার অর্থই হল যে আপনি আপনার মনের জমি থেকে শিল্পের জঙ্গল কিংবা বিদাতের জঞ্জাল তুলে দেবেন। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলব যে কিভাবে মনের ভিতরে জঞ্জাল থাকলে আপনার আমল কবুল হবে না। আপনারা অনেক আগে শুনেছেন, এরপরেও আমি বলছি যেহেতু বিষয়টা এর সাথে সম্পৃক্ত। প্রথম আমাদের জানার কর্তব্য, আমরা জানব যে আমাদের সৃষ্টিকর্তা কে, আমাদের জীবনের উদ্দেশ্য জানব। আমি রিয়াদ থেকে দুবাই আটে এলাম, মাঝখানে মুহূর্তে বা ট্রাফিক পুলিশে যদি আমাকে জিজ্ঞেস করে কোথা থেকে আসছো, আমি বলি জানি না, কোথায় যাবে যদি বলি জানি না, কেন যাবে যদি বলি জানি না, তাহলে কি বলবো আমাকে থাকবে পুলিশ? পাগল বলে হয় পাগল না, জীবনের কোনো উদ্দেশ্য নেই, যাত্রার কথা কোনো উদ্দেশ্য নেই, কোথায় এসে জানে না, কোথায় যাবে জানে না, কি জন্য যাবে জানে না, রাস্তা চেনে না, কোন পথে যাবে জানে না, উদ্দেশ্যবিহীন মানুষ পাগল। আমি কোথা থেকে এসেছি আমি তা জানলাম না, কোথায় যাব আমি জানলাম না, যাওয়ার পরে আমার কি হবে জানলাম না, যাওয়ার উদ্দেশ্য জানলাম না, জীবনের উদ্দেশ্যই জানলাম না, আমার সৃষ্টিকর্তাকে আমি চিনলাম না, আমার পথের প্রদর্শককে তাকে চিনলাম না, তাহলে আমি কি পাগল নই? সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আমাদের সৃষ্টিকর্তা কে। আমরা দুনিয়ার মুখে এসেছি না আমাদের পাঠানো হয়েছে? বলুন কথা উত্তর দেন, আমরা দুনিয়ার মুখে এসেছি নাকি আমাদেরকে পাঠানো হয়েছে? পাঠানো হয়েছে। কি জন্য পাঠানো হয়েছে? কি জন্য পাঠানো হয়েছে? বাস যাও, খামাও, কামাও, খাও, বাস খাও না, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো, এই জন্য পাঠানো হয়েছে না? আমি তাদেরকে ফালতু সৃষ্টি করিনি, দুনিয়াতে আমি এমনি সৃষ্টি করিনি। তোমাদের কেবল তোমার আলাদা তুমি চিন্তা মানুষরা ইত্যাদি আমাদের জন্য আমরা প্রথম জানব আল্লাহ তাআলাকে, যিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলাকে জানবো কি করে বলল? প্রথমে আপনি জানেন এখানে এত লোক বসে আছেন, আমি কিন্তু আগের প্রোগ্রামে আপনাদেরকে জিজ্ঞেস করেছি, আবার জিজ্ঞেস করব, যারা জানেন তারা বলবেন না, আমার ক্যামেরা আপনাদের হাত হাত উঠানো ক্যামেরা বন্ধ করব এবং সেই জানার পরীক্ষা নেব মহান আল্লাহ তাআলা কোথায় আছেন। আমরা আমাদের জানার পরীক্ষাটা মনের ভিতরে নেব, ক্যামেরা বন্ধ করব, আল্লাহ তাআলা কোথায় আছেন আমি উত্তর দেব, সেই উত্তরে আপনারা বলবেন সঠিক নম্বর। আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, কে উত্তর সমর্থন করছে ভালো? আল্লাহ তাআলা সব জায়গায় আছেন নেই, তার মানে আগে থেকেই সতর্ক হয়ে গেছে। কোথায় আছেন তাহলে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আছেন মানুষের মনে, মুমিনদের অন্তরে, তাই না? আন্তরের থেকে বলছেন কোথায় আছেন আল্লাহ তাআলা? মানুষের মনের অন্তরে, তাই না? আর মানুষ কতগুলো? যতগুলো মানুষ ততগুলো আল্লাহ, তাই না? কটা আল্লাহ? একটা আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে কি করে আছে? একটা আল্লাহ আপনার অন্তরে, আমার অন্তরে, ওনার অন্তরে, হুজুরের অন্তরে, কি করে পারে সবার কাছে ভালোভাবে করে তাহলে আল্লাহ জানে। আল্লাহ মানুষের অন্তর আছেন, আল্লাহ জিকির আছে, আল্লাহ জিকির আছে, তাহলে এই কথাটা ভুল যে আল্লাহ মানুষের অন্তরে আছে, আর এই কথাটাও ভুল যে আল্লাহ সব জায়গাতে আছে, তাই না? আল্লাহ সব জায়গাতে নেই, আল্লাহ তাআলা আল্লাহ সব জায়গাতে আছে। আপনি যেখানে বসে আছেন তার নিচেও আল্লাহ আছে, তাই না? যেখানে পায়খানা করেন সেখানেও আল্লাহ আছে, তাও বুঝলাম হতেই পারে না। আল্লাহ সব জায়গাতে নেই, তাহলে আল্লাহ আছেন কোথায়? রহমান আল্লাহ রহমান আছেন আরশের উপরে। পরিষ্কার হলো মনের ভুল? পরিষ্কার হলো? প্রথম ভুল যে আল্লাহ তাআলা সব জায়গাতে নেই, মানুষের অন্তরে অন্তরে, মুমিনের অন্তরে অন্তরে নেই, কিন্তু আছেন কোথায়? আরশের উপরে। মানুষের মনে আল্লাহর জিকির আছে, আর সব জায়গাতে আল্লাহর দৃষ্টি আছে, সব জায়গাতে আল্লাহর দৃষ্টি আছে, আল্লাহ তাআলার ইলম আছে সব জায়গাতে, কিন্তু আল্লাহ তাআলা আছেন কোথায়? আরশের উপরে। মহান আল্লাহ এমন নন যে প্রত্যেকে হৃদয়ে আসতে পারে। কবি যেমন বলেছে যে বিরাজ করো মনে আমার আরো সেখানি পাখি, আল্লাহর আরশ কত বিশাল, কারো মনের মধ্যে জায়গা করে আল্লাহর আরশ কত বিশাল। বলা হয়েছে এই বিশ্বে যত সৃষ্টি আছে সব থেকে বড় হল কি? আল্লাহর আরশ। যেহেতু আল্লাহ সব থেকে বড়, আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সুতরাং আল্লাহ যেখানে থাকেন সেই আরশ, সেই আরশ সব থেকে বড়। সারা বিশ্বে যত বড় সৃষ্টি আছে, পৃথিবী কত বড়, সূর্য তার থেকে কত বড়, তারপরে আরো কত গ্রহ নক্ষত্র আছে, কত ছায়াপথ আছে, তার থেকেও বিশাল আসমান, আসমান পরে পরে সাতটা আসমান, আর সেই সাত আসমানের উপরে কুরসি, আর কুরসি হল সারা সমস্ত আসমানকে ঘিরে আছে, আর সেই কুরসি হল আল্লাহ পাহাড়ের জায়গা, আর তার দোষ, কে কথা বিশ্বাস পাইনি যে আল্লাহ রাখা আছে, আল্লাহ রাখা নেই, আল্লাহ রাখা আছে না, আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার, হ্যাঁ নিরাকার, আপনি কি বলছেন আকার আছে, আল্লাহ তো শরীক নেই কিন্তু আল্লাহ আকার আছে না, নাই আকার আছে, মনের জঙ্গল হলো এখানে, যখন আপনি বলবেন যে আকার আছে অথবা নেই দুটোর মধ্যে একটা ঠিক, তাই তো দুটোর মধ্যে একটা ভুল একটা ঠিক, যারা বলছেন ঠিক হয় তাদের ভুল, আর যারা বলছেন ঠিক তাদের ভুল, দুটোর মধ্যে একটা ভুল, আর যারা ভুল বলবেন তাদের মনটা কি পরিষ্কার নয়, আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা না হলে পরে সত্যি কঠিন ব্যাপার। এখন আপনি বলুন যে আল্লাহ সাকার না নিরাকার, আমরা আমাদের বই পুস্তকে আমাদের ওয়াজে মহাবিলে সব কিছুতে শুনি, আমাদের কবিতাতে নিরাকার আল্লাহ তুমি তোমার আকার নেই ইত্যাদি ইত্যাদি আমরা শুনে থাকি, জাদুর নেই গন্ধ নেই কি নেই কি নেই আমরা পড়ে থাকি, কিন্তু মহান আল্লাহর আকার আছে কি না আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আপনারা কেউ জান্নাতে যেতে চান, কেউ আছেন যে জান্নাতে যাবেন না, জান্নাত সম্পর্কে ধারণা নিশ্চয়ই আছে, জান্নাতে কি আছে না আছে,